আচ্ছা, কোনো মানুষ সর্বোচ্চ কত বছর বাঁচতে পারে? হয়তো 100 বছর বা 100 বছরেরও খানিকটা বেশি। কিন্তু 200 বছর বা 400 বছর কি বাঁচা সম্ভব? শোনা যায় তিব্বতী লামাদের আয়ুকাল এরকমই 400 বছরেরও বেশি। কিন্তু কি সেই দীর্ঘ জীবনের রহস্য? তার সঠিক বিবরণ এখনও অজানা। একটি রহস্যময় ডায়েরি থেকে উদ্ধার হয়েছে এই বিবরণ, কিন্তু দুর্ভাগ্যবশত ডায়েরির লেখক নিরুদ্দেশ, তাই লামাদের দীর্ঘ জীবনের আসল রহস্যভেদ এখনও সম্ভব হয়নি। প্রফেসর বোস কি পারবেন এই রহস্যের সমাধান করে আসল সত্যিটা জানতে? জানতে হলে অবশ্যই শুনতে হবে গল্পা সুরের আজকের নিবেদন, মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। গল্পের সূত্রধর পূজা, গল্প পাঠে ও সমস্ত চরিত্রে পিনাকি, সমগ্র গল্প পরিচালনায় ও এডিটিংয়ে রাকিব, এবং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। গল্পে পোস্টার ডিজাইন করেছে সৌম্যদীপ। শুরু হচ্ছে মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। ১৯৬৫ সালের এক শান্তিময় ভোর, প্রভাত সূর্যের প্রথম কিরণ সিকিমের সাদা বরফে ঢাকা পর্বতশ্রেণীর উপর প্রতিফলিত হয়ে রাঙিয়ে তুলেছে চারিদিক। সেই আলোর ছটা এসে পড়েছে পর্বতের উপরের প্রাচীন বৌদ্ধ গুম্ফার চূড়োয়। চলমান পাক ভারত যুদ্ধের আঁচ এই ঘন বরফের রাজ্যে এসে পৌঁছতে পারেনি এখনো। দিগন্ত জোড়া পাহাড়গুলো যেন সারিবদ্ধ পাহারাদারের মতো বাইরের জগৎ থেকে সযত্নে আগলে রেখেছে এখানকার অনাবিল শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যকে। আজ ভোরে গুম্ফার সন্ন্যাসীদের ছোট দলটা একসাথে জড়ো হয়েছে মঠ প্রাঙ্গণের বোধি বৃক্ষের ডান দিকের পিরামিড সদৃশ্য গ্রানাইট পাথরের বেদির সামনে। বেদির পূর্ব প্রান্তে সারিবদ্ধ হয়ে হাঁটু মুড়ে বসে নিবিষ্ট মনে তিব্বতী ভাষায় মন্ত্রোচ্চারণ করে চলেছেন তারা। আজ একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে গুম্ফায়। সব কিছু ঠিক থাকলে গুম্ফার মহাগুরু ওয়াং চি আজ তার 80 দিনের মহানিদ্রা ভেঙে নতুন রূপে নতুন জীবন শুরু করতে চলেছেন। শুধু সন্ন্যাসীরাই নয়, একজন বহিরাগত ব্যক্তিও আজ উপস্থিত আছেন গুম্ফার প্রাঙ্গণে। জাতিগতভাবে যিনি একজন বাঙালি, নেশায় ভূ পর্যটক। মাস ছয়েক আগে এই পাহাড়ি অঞ্চলে অভিযানে এসে তুষার ঝড়ের কবলে পড়ে মরতে বসেছিলেন। তখন এই বৌদ্ধ সন্ন্যাসীরাই তাকে উদ্ধার করে এনে নতুন প্রাণ দান করেছেন। তারপর থেকে তিনি এই গুম্ফাতেই আছেন। আর সৌভাগ্যবশত আজ এই মহেন্দ্রক্ষণেও উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন। পূর্বাকাশে সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণের তীব্রতাও ক্রমশই বেড়ে চলেছে। সেই সাথে বেড়ে চলেছে বাঙালি ব্যক্তিটির ভিতরের চাপা উত্তেজনা। অনবরত মন্ত্রোচ্চারণের শব্দ, বরফ ছুঁয়ে আসা ভোরের শীতল বাতাস আর ধূপধুনোর গন্ধ মিলিয়ে কেমন একটা ঘোর লাগা অনুভূতির জন্ম হচ্ছে। এইভাবে চলতে চলতে একসময় অপেক্ষার প্রহর শেষ হল। সহসাই একটা যান্ত্রিক ঘড়ঘর শব্দ তুলে পাথুরে বেদির দেয়াল ভেদ করে বেরিয়ে এলো কফিন সদৃশ্য একটি বাক্স। সেটা এতক্ষণ বেদির গায়ে এমনভাবে মিশেছিল যে আগে থেকে না জানলে সেটার অস্তিত্ব অনুমান করা অসম্ভব। বাক্সটা বেরিয়ে আসার সাথে সাথে সন্ন্যাসীদের সম্মিলিত মন্ত্রোচ্চারণ থেমে গেল। এবারে তাদের মধ্যে থেকে দুজন সামনে এগিয়ে গিয়ে বাক্সের ভিতর শুয়ে থাকা মহাগুরুর শরীরটাকে ধরে বসিয়ে দিলেন। ধীরে ধীরে চোখ মেললেন মহাগুরু। তখন আরেকজন সন্ন্যাসী উঠে এগিয়ে গিয়ে দাঁড়ালেন মহাগুরুর সামনে। তারপর বললেন, নতুন জীবনে আপনাকে স্বাগতম। মৃদু হেসে মহাগুরু উত্তর দিলেন, পৃথিবীতে শান্তি বর্ষিত। সেদিন সেই গুম্ফা প্রাঙ্গণে উপস্থিত বাঙালি ব্যক্তিটি রাতে ঘুমোতে যাবার আগে প্রদীপের আলোয় নিজের ডায়েরি খুলে লিখতে বসলেন। উত্তেজনায় তার হাত কাঁপছিল, তবু সেই কাঁপা কাঁপা হাতে তিনি লিখলেন, আজ যে অপার্থিব অভিজ্ঞতা অর্জন করলাম তাকে এক কথায় অলৌকিক বলা চলে। এতদিন যা শুধু কল্পকথা বলে ভেবেছি আজ জানলাম তা বাস্তব। তিব্বতী সাধু সন্তরা যে কিভাবে শত শত বছর বেঁচে থাকেন সেটা জানতে পেরে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। বর্তমান সময় কলকাতা। সকালবেলা ফোনের শব্দে ঘুম ভাঙল। ঘুম জড়ানো চোখে ফোনটা তুলে নিয়ে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, হ্যালো। হ্যালো অনিমেষ, ঘুমোচ্ছিলে নাকি? কণ্ঠটা শুনেই চিনতে পারলাম প্রফেসর বোস। কিন্তু ছুটির দিন এত ভোরে প্রফেসরের কেন আমার কথা মনে পড়ল ভাবতে ভাবতে উত্তর দিলাম, প্রফেসর আজ যে রবিবার সেটা মনে হয় আপনি ভুলে গেছেন। আমার কথা শুনে হো হো করে হেসে উঠে প্রফেসর বললেন, রবিবারের এই সুন্দর সকালে তোমাকে ঘুম থেকে তোলার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু বিশেষ দরকার বলেই তোমাকে ফোন করেছি। তুমি প্লিজ চট জলদি প্রস্তুত হয়ে একবার আমার বাড়িতে চলে এসো। কোনো সমস্যা হয়েছে কি? কি জিনিস? সেই দেখতে পাবে, জলদি চলে এসো। আর শোনো, জিনিসটা হাতে পেয়ে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আর বুঝলে, হ্যাঁ, সেটা হাতে পেলে তুমিও ঘুমোতে পারতে না। অগত্যা ফোনটা রেখে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে প্রফেসরের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শরৎকাল চলছে, ভোরের বাতাসে কেমন একটা মন জুড়োনো গন্ধ মিশে আছে। এই গন্ধটা পেলেই আমার বরাবর পূজোর কথা মনে পড়ে। তবে আজ আমার মন পড়ে রইল প্রফেসরের শেষ কথাগুলোর দিকে। না জানি কি এমন জিনিস পেলেন প্রফেসর যার জন্য রাতে না ঘুমিয়ে জেগে আছেন। ট্যাক্সি থেকে নেমে প্রফেসরের বাড়ির কড়া নাড়তেই চাকর এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকতেই কড়া চুরুটের গন্ধ পেয়ে বুঝলাম প্রফেসর এখনো জেগেই আছেন। বসার ঘর পেরিয়ে প্রফেসরের স্টাডি রুমে ঢুকে দেখলাম স্টাডি টেবিলের পাশের আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চুরুট টেনে চলেছেন প্রফেসর। আমাকে দেখতে পেয়ে এক রাশ শুভ্র দাড়ির মধ্যে হাসিতে উজ্জ্বল হয়ে উঠল প্রফেসরের মুখটা। আমি এগিয়ে গিয়ে প্রথমেই জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম, তারপর জানলাগুলো খুলে প্রফেসরের পাশের চেয়ারটায় বসে বললাম, বলুন দেখি কি কাজ আপনার? বলছি, তার আগে তুমি আমাকে বলো, ভিন্ন দুজন মানুষের হাতের লেখা কি হুবহু একই রকম হতে পারে? একই রকম হতে পারে, তবে হুবহু বা এক্স্যাক্ট ম্যাচ কখনো হবে না, খুব সামান্য হলেও পার্থক্য থাকবেই। আমি বেশ বিজ্ঞের মতো উত্তর দিলাম, বেশ, তা তুমি কি দুটো হাতের লেখা মিলিয়ে দেখে সেই পার্থক্যটা ধরতে পারবে? এবারে আমি না হেসে পারলাম না। এই কাজের জন্যই তাহলে এই সকালবেলা আমার প্রয়োজন পড়েছে। বললাম, আমার কাজই তো সেটা। এক্সপার্ট কিনা জানি না, তবে এতগুলো বছর ধরে যেহেতু এই কাজ করেই পেট চালাচ্ছি, কাজেই সেটুকু ভরসা আপনি আমার উপর করতেই পারেন। আচ্ছা বাবা, আচ্ছা, ভরসা করি বলেই তো তোমাকে ডাকলাম। যাকে, এই দুটো হাতের লেখা মিলিয়ে দেখো তো একটু। কথা শেষ করে টেবিলের উপর রাখা চামড়া দিয়ে বাঁধানো বেশ মোটা একটা ডায়েরি গোছের জিনিস আমার দিকে এগিয়ে দিলেন প্রফেসর। জিনিসটা যে প্রাচীন সেটা তার চামড়ার মলাটে জমা কালো তেলচিটচিটে ময়লা আর হলুদ হয়ে আসা পৃষ্ঠা দেখে বেশ বোঝা যায়। সাবধানে সেটা খুলতেই ভিতর থেকে আরেকটা কাগজ বেরিয়ে পড়ল। দেখে বুঝলাম সেটা একটা চিঠির জেরক্স কপি। ডায়েরির সাথে চিঠির হাতের লেখাটা একটু মিলিয়ে দেখো, আমাকে বোঝাবার জন্য বললেন প্রফেসর। প্রফেসরের টেবিলে ম্যাগনিফাইং গ্লাস রাখা ছিল। চেয়ারটা ঘুরিয়ে জানলার দিকে মুখ করে ডায়েরি আর চিঠিটা নিয়ে বসলাম। প্রফেসরও চেয়ার ছেড়ে উঠে আমার পিছন থেকে ঝুঁকে পড়ে আমার কাজ দেখতে লাগলেন। সব মিলিয়ে মিনিট পনেরো লেখা দুটো বিশ্লেষণ করে ডায়েরি আর চিঠিটা প্রফেসরের হাতে ফিরিয়ে দিয়ে বললাম, শুধু শুধু আমাকে ডাকলেন, আপনি নিজে তো আগেই মিলিয়ে দেখেছেন তাই না? সে দেখেছি, কিন্তু তুমি হলে এই লাইনের এক্সপার্ট, তা কি বুঝলে? একই ব্যক্তির হাতের লেখা, এ ব্যাপারে আমি আপনাকে শতভাগ গ্যারেন্টি দিতে পারি। আরে বাস, তাহলেই বোঝো। শিশুর মতো উত্তেজনায় চকচক করে উঠল প্রফেসরের চোখ মুখ। আমি কিন্তু ব্যাপারটার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। দুটো হাতের লেখা মিলে যাওয়ায় এত খুশির কি হলো? জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি প্রফেসর, কোনো বিষয় নিয়ে আপনাকে এত উত্তেজিত হতে আগে দেখিনি। রমেশ সেন, এই নামটা তুমি শুনেছ? না, শুনিনি, আমি সত্যি কথাটাই বললাম। আচ্ছা, তবে শোনো। প্রফেসর আবার নিজের আরাম কেদারায় গিয়ে আধশোহা অবস্থায় চুরুট ধরালেন। তারপর আমার দিকে ফিরে বললেন, রমেশ সেন ছিলেন একজন বাঙালি অভিযাত্রী, খুব বিখ্যাত কেউ নন, তাই তার নামটা না জানাই স্বাভাবিক। সত্যি বলতে কি, এই ডায়েরিটা হাতে পাওয়ার আগে আমি নিজেও জানতাম না। ওনার একটা বিশেষ আকর্ষণ ছিল ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের প্রতি, যেখানটা আমরা এখন সিকিম নামে চিনি। 1965 সালে এই অঞ্চলে একটা অভিযানে এসে তুষার ঝড়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। তখন সরকারি তরফে বেশ কিছুদিন অনুসন্ধান করে কোনো খোঁজ না পেয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এটা আমি জানতে পেরেছি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে তৎকালীন পত্রিকা ঘেঁটে। তা হঠাৎ তার কথা জানার প্রয়োজন পড়ল কেন? প্রয়োজন পড়ল, তার কারণ হলো এই ডায়েরিটা। এটা আমি পেয়েছি দিন পনেরো আগে কল স্ট্রিটের এক চেনা সেলারের মাধ্যমে। পুরনো লেখার প্রতি আমার ঝোঁক আছে জেনে সে আমার জন্য এটা রেখে দিয়েছিল। ডায়েরিটা পড়ে রমেশ সেনের ব্যাপারে আমার একটা উৎসাহ জাগে। সেই নিয়ে খোঁজ করতে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে এই চিঠিখানা আবিষ্কার করি। রমেশবাবু নিখোঁজ হলে তখনকার একটা পত্রিকায় ওনার নিজের হাতে লেখা এই চিঠিটা ছাপা হয়েছিল। আমি সেটার জেরক্স করে নিয়ে আসি। এবারে আমি প্রফেসরের হাত থেকে আবার ডায়েরিটা নিয়ে উল্টে পাল্টে দেখলাম। ডায়েরির মলাটে এখনো অস্পষ্ট অক্ষরে লেখা রমেশ সেন নামটা পড়া যায়। আগেরবার এটা একদমই লক্ষ্য করিনি। তারপর ডায়েরি খুলে একদম শেষ লেখাটার তারিখ দেখলাম, 12 অক্টোবর 1949। তারিখটা লক্ষ্য করতেই বুঝতে পারলাম প্রফেসর কেন এত উত্তেজিত হয়ে আছেন। সেই উত্তেজনার খানিকটা এবারে যেন আমার মধ্যেই সংক্রমিত হলো। প্রফেসরকে জিজ্ঞেস করলাম, তার মানে আপনি বলতে চাইছেন যেহেতু ডায়েরি আর চিঠির হাতের লেখা একই, আর ডায়েরির শেষ লেখা যখন ১৯৪৯, তার মানে হলো রমেশবাবু আসলে ১৯৪৫-এর সেই বরফ ঝড়ে মারা পড়েননি? একদম ঠিক ধরেছ, উৎফুল্ল হয়ে বললেন প্রফেসর। আরে বাস, তা আপনি কি এখন তাকে খুঁজে বের করে এই জিনিস ফেরত দিতে চাইছেন? এবারে আমার কণ্ঠের উত্তেজনা আর চাপা থাকল না। চাইলেও সে উপায় নেই। ১৯৪৫-এ রমেশ সেনের বয়স ছিল প্রায় ৪০ বছর, কাজেই এখন তার খোঁজ করা বৃথা। তবে তার বংশধর কেউ এখনো থাকলেও থাকতে পারে। ঝামেলা হলো, আমি যার কাছ থেকে এই ডায়েরি পেয়েছি তার হাতে আসার আগে জিনিসটা আরো চার পাঁচ হাত ঘুরে এসেছে, কাজে এর উৎস খুঁজে বের করা এখন খুব কঠিন। তাহলে আমি যে এই করা ঠিক মতো ঘুমোতে পারিনি তার কারণ কিন্তু এটা নয়। তার কারণ হলো ডায়েরির কিছু বিশেষ লেখা। ডায়েরিটা পড়ে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো, রমেশবাবু বরফ ঝড়ের কবলে নাকাল হয়ে যখন প্রায় মরতে বসেছিলেন, তখন একদল তিব্বতি লামা তাকে সেই বরফের ভিতর থেকে উদ্ধার করে নিজেদের গুম্ফায় নিয়ে যায়। লেখা থেকে যা বোঝা যায় তাতে অন্তত ২-৩ বছর তিনি সেই গুম্ফাতেই ছিলেন। লামাদের সহজ সরল জীবনাচরণ তাকে ভীষণ আকৃষ্ট করেছিল, সেসব কথা তিনি লিখেছেন। এই সময়কালে গুম্ফাতে একটি বিশেষ ঘটনা ঘটে, তিনি নিজে সেটা চাক্ষুষ করেছিলেন। প্রফেসর থামলেন, তারপর ডায়েরিটা খুলে নিয়ে পৃষ্ঠা উল্টে এক জায়গায় থেমে সেটা আবার আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও পড়ে দেখো। আমি ডায়েরিটা হাতে তুলে নিয়ে পড়তে লাগলাম। রমেশ সেন লিখেছেন, আজ যে অপার্থিব অভিজ্ঞতা অর্জন করলাম তাকে এক কথায় অলৌকিক বলা চলে। এতদিন যা শুধু গল্প কথা বলে ভেবেছি আজ জানলাম তা বাস্তব। তিব্বতী সাধু সন্তরা যে কিভাবে শত শত বছর বেঁচে থাকেন সেটা জানতে পেরে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। পরবর্তী ১০ মিনিট আমি এক টানা ডায়েরির লেখাগুলো পড়ে গেলাম। যতই পড়ছিলাম ততই আমার বিস্ময় সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আগেই বলেছি ডায়েরিটা বেশ ঢাউস আকৃতির, তাই আমি শুধু সেই অংশই পড়লাম যেখানে সেই বিশেষ ঘটনার কথা আছে। ভদ্রলোক লিখেছেন বিশেষ ঘটনাটা ঘটে তার গুম্ফায় আসার ২ সপ্তাহ পর। তিনি যখন গুম্ফায় আসেন তার বেশ কিছুকাল আগেই গুম্ফা প্রাঙ্গণের পিরামিড আকৃতির বেদির মাঝে মহাগুরু ওয়াংচি স্বেচ্ছায় সমাহিত হয়েছিলেন। এটাই নাকি গুম্ফার রীতি, উচ্চস্তরের কোনো সাধক জীবন সায়াহ্নে পৌঁছলে এভাবেই স্বেচ্ছায় সমাধি গ্রহণ করেন, আর তারপর ৮০ দিনের শেষে বেদির ভিতর থেকে আবার যৌবন লাভ করে ফিরে আসেন। এভাবেই নাকি শত শত বছর ধরে চলে আসছে। সন্ন্যাসীদের কথা একদমই বিশ্বাস হয়নি তার, সেটাও লিখেছেন। কিন্তু তারপর যেদিন তার চোখের সামনে বেদির ভিতর থেকে মহাগুরু ওয়াংচি ফিরে এলেন সেদিন আর অবিশ্বাস করতে পারেননি। সব দেখে শুনে তার ধারণা হয়েছিল সেই পিরামিড আকৃতির বেদিটা আসলে কোনো প্রাচীন যন্ত্রবিশেষ, যেটা হয়তো সময়কে উল্টো দিকে প্রবাহিত করতে পারে। লেখার শেষে তিনি লিখেছেন, ভবিষ্যতে এ ব্যাপারে তিনি আরও বিস্তারিত অনুসন্ধান করতে চান। পড়া শেষ করে ডায়েরিটা নামিয়ে রেখে প্রফেসরকে জিজ্ঞেস করলাম, এই ব্যাপারে আর কোনো পৃষ্ঠায় কিছু লেখা আছে কি? তিনি মাথা নেড়ে বললেন, একদমই না। ডায়েরির পরবর্তী পৃষ্ঠাগুলোতে এই ব্যাপারে আর একটা লাইনও লেখেননি ভদ্রলোক। তারপর একটু থেমে আবার একটা চুরুট ধরিয়ে সেটায় মক্ষম দুটো টান দিয়ে জিজ্ঞেস করলেন, তা কি বুঝলে পুরোটা পড়ে? মনে হলো অনেকটা সত্যের সাথে খানিকটা কল্পনা জুড়ে দিয়ে একটা রহস্য দাঁড় করানোর চেষ্টা করেছেন ভদ্রলোক, আর তা না হলে নির্ঘাত তার মতিভ্রম হয়েছিল। আমি সত্য কথাটাই বললাম। প্রফেসরের মুখ দেখে মনে হলো আমার কল্পনা শক্তির অভাব দেখে তিনি যেন খানিকটা দমে গেছেন, কিন্তু পরক্ষণেই আবার দ্বিগুণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, যদি সেটাই হতো তবে সেটার প্রভাব বাকি লেখাতেও পড়া উচিত ছিল, তাই নয় কি? ভেবে দেখলাম প্রফেসরের কথায় যুক্তি আছে। একটা লোক যদি অপ্রকৃতিস্থ হয় সামগ্রিক লেখাতেই সেটার একটা ছাপ পড়া উচিত। তবু বললাম, কিন্তু তাই বলে তিব্বতের এক প্রাচীন গুম্ফায় সময় পিছে ধাবিত করার যন্ত্র লুকিয়ে আছে সেটা ঠিক মেনে নিতে পারছি না প্রফেসর। আহা, আমি তো তোমাকে সেটা মেনে নিতে বলিনি। হয়তো এই পুরো ব্যাপারটার পিছনে এমন কিছু একটা লুকিয়ে আছে যেটার খোঁজ তিনি পাননি, হয়তো এমন কিছু যেটা হয়তো সময়কে পিছিয়ে দিতে না পারলেও মানব শরীরের বার্ধক্যের চিহ্নগুলোকে মুছে দিতে পারে। আপনার কথা যদি সত্যি বলে ধরে নিই প্রফেসর, তাহলে প্রশ্ন আসে যে এমন একটা প্রাচীন গুম্ফায় সে যন্ত্র কি করে আসবে? আমার প্রশ্নটা শুনে প্রফেসর খানিক সময় কি যেন ভাবলেন, তারপর পাল্টা জিজ্ঞেস করলেন, তুমি বাগদাদের ব্যাটারির কথা শুনেছ? বাগদাদের কথা শুনেছি, কিন্তু বাগদাদের ব্যাটারি আবার কি? 1938 সালে উইলহেম কানিগ নামের এক জার্মান প্রত্নতত্ত্ববিদ বাগদাদে অনুসন্ধান চালাতে গিয়ে মুখে ছিপিয়াটা একটা মাটির পাত্র খুঁজে পান, যেটার ভিতরে ছিল একটা তামায় মোড়ানো লোহার পাত। পরবর্তীতে পাত্রটার গঠন প্রণালী বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অবাক হয়ে বুঝতে পারেন আমাদের ব্যবহৃত ডিসি ব্যাটারির সাথে তার অদ্ভুত মিল ছিল। তার চেয়েও অবাক করা ব্যাপার কি জানো, কার্বন ডেটিং পদ্ধতিতে পাত্রটার যে বয়স পাওয়া যায় সেই অনুসারে সেটা বানানো হয়েছিল খ্রিস্টপূর্ব 250 সালে। তাহলে আপনি বলতে চাইছেন গুম্ফার ওই পিরামিড সদৃশ যন্ত্রটা আসলে অমন প্রাচীন কোনো সভ্যতা সৃষ্টি? আহা, আমি কি তাই বলেছি? আমি শুধু বললাম এই পৃথিবীর সবটাই কি আর আমরা জানতে পেরেছি? যত দিন যাচ্ছে ততই অতীত ব্যাপারে নতুন নতুন তথ্য আমাদের হাতে আসছে। প্রফেসরের সাথে কথা বলতে বলতে বেশ বেলা হয়ে এসেছিল। প্রফেসর সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, তাই আমার এখন তাকে বিশ্রাম করতে দেওয়াই সমীচীন মনে করে কথা শেষ করার জন্য আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করতে চান? খানিক ভেবে প্রফেসর বললেন, তোমার মতামত পেয়ে নিশ্চিত হলাম যে ডায়েরিটা রমেশ সেনেরই লেখা। এখন ভাবছি পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দেখব। ডায়েরিটা যেহেতু কলকাতায় পাওয়া গেছে, তার মানে তার চেনা জানা কেউ এখনো এখানে থাকতে পারে। তেমন কাউকে পাওয়া গেলে তার অনুমতি নিয়ে এই ডায়েরিটা আমি ছাপতে চাই। এমন একটা অমূল্য জিনিস ছেপে বেরোলে মানুষের কেমন প্রতিক্রিয়া হবে বুঝতে পারছো? প্রফেসর অবশ্য খুব ভুল বলেননি। বর্তমান সময়ে সত্যিই যদি এমন একটা ডায়েরি ছেপে বেরোয়, তবে বিদ্যান সমাজে নির্ঘাত হুলুস্থুল পড়ে যাবে। যাই হোক, আমি প্রফেসরকে শুভকামনা জানিয়ে আর নতুন কোনো খবর পাওয়া গেলে যেন আমাকে জানান সেটা বলে আবার বাড়ির পথ ধরলাম। সেদিন কিন্তু সত্যিই ভাবতে পারিনি এই ডায়েরির সূত্র ধরেই শেষ পর্যন্ত কি অত্যাশ্চর্য রহস্যের মুখোমুখি আমাদের হতে হবে। পরদিন সকালে পত্রিকা পড়তে গিয়ে হারানো প্রাপ্তি কলামে প্রফেসরের বিজ্ঞাপনটা চোখে পড়ল। খুব সংক্ষিপ্ত বিজ্ঞাপন, একটা মাত্র লাইনে লেখা, একটি প্রাচীন ডায়েরি পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ সহযোগে যোগাযোগ করুন, সাথে প্রফেসরের বাড়ির ফোন নম্বরটা দেওয়া। সেদিন আর প্রফেসরের সাথে যোগাযোগ হলো না। পরদিন সন্ধ্যায় একবার ফোন করে জিজ্ঞেস করলাম যে কোনো সাড়া পাওয়া গেছে কিনা, কিন্তু প্রফেসর জানালেন কোনো সাড়া তখনও পর্যন্ত পাওয়া যায়নি। তারপর প্রায় সপ্তাহখানেক কেটে গেল, নানান রকম কাজে ব্যস্ত হয়ে প্রফেসরের সেই ডায়েরির কথা যখন প্রায় ভুলতে বসেছি, তখন একদিন দুপুরবেলা হঠাৎই প্রফেসরের ফোন এলো। কি ব্যাপার, জরুরি কিছু? জরুরি তো বটেই। শোনো, পত্রিকায় যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম সেটা দেখে একজন যোগাযোগ করেছে। আর হ্যাঁ শোনো, লোকটাকে বেশ অথেন্টিক মনে হলো, তুমি চলে এসো। বিকেল পাঁচটার পর আমার আর তেমন কোনো কাজ ছিল না, তাই একটু আগে ভাগেই প্রফেসরের বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতে যাচ্ছি এমন সময় দোতলার ছাদ থেকে প্রফেসরের কণ্ঠ শোনা গেল, অনিমেষ একবারে ছাদে চলে এসো। প্রফেসরের ছাদটা খুব সুন্দর, নানা ধরনের ফল আর ফুলের গাছ দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। তারই একপাশে ছাউনির নিচে একটা টি টেবিল আর চারটে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা। একটা চেয়ার টেনে নিয়ে প্রফেসরের সামনে বসতে বসতে জিজ্ঞেস করলাম, আপনার সে লোক এখনো আসেনি? না, তবে দ্রুতই চলে আসবে আশা করি। আপনি বললেন লোকটাকে অথেন্টিক বলে মনে হচ্ছে, ব্যাপার কি? বাড়ির চাকরকে ডেকে শুধু আমার জন্য চা দিতে বলে প্রফেসর নিজে একটা চুরুট ধরিয়ে এক রাশ ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, লোকটা বলল রমেশ সেনকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন, মারা যাবার আগে ভদ্রলোক ওনার কাছে দিয়ে গিয়েছিলেন ডায়েরিটা, তা মাস দেড়েক আগে ট্রেন স্টেশন থেকে ওনার একটা ব্যাগ হারিয়ে যায়, এই ডায়েরিটা নাকি সেই ব্যাগেই ছিল। আমি তখন নিশ্চিত হবার জন্য ওনাকে ডায়েরির কন্টেন্টের ব্যাপারে কিছু প্রশ্ন করলাম। লোকটা ডায়েরিতে লেখা রমেশবাবুর স্ত্রীর মৃত্যু, তিব্বত যাত্রা সব ঠিকঠাক বলে দিলেন। বাহ, তাহলে তো মনে হচ্ছে আপনি সঠিক লোককেই পেয়েছেন। আমার কথা বলতে বলতে চা চলে এসেছিল। প্রফেসরের বাড়ির পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত আর কোনো ঘরবাড়ি নেই। সেদিকে চেয়ে সন্ধ্যার সূর্যাস্ত দেখতে দেখতে দুজন মিলে এলোমেলো আলাপে সময় কাটাতে লাগলাম। লক্ষ্য করে দেখলাম প্রফেসর মাঝে মাঝেই আর চোখে গেটের দিকে তাকাচ্ছেন, আর সেখানে কাউকে দেখতে না পেয়ে একটা সূক্ষ্ম হতাশার ছাপ এক মুহূর্তের জন্য খেলে যাচ্ছে তার সাদা দাড়ি গোঁফে ঢাকা মুখে। এইভাবে চলতে চলতে যখন ছটা বাজতে আর পাঁচ মিনিট বাকি, ঠিক তখনই একটা কালো ট্যাক্সি এসে দাঁড়ালো বাড়ির সামনে। আগ্রহবশত আমি আর প্রফেসর দুজনেই চেয়ার ছেড়ে উঠে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম, কিন্তু গাড়ি থেকে যিনি নামলেন তার বেশভূষা দেখে আমরা দুজনেই অবাক। একজন বৌদ্ধ সন্ন্যাসী, মুন্ডিত মস্তক, গায়ে গেরুয়া। প্রফেসরের চাকর গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল, তাকে ডেকে প্রফেসর লোকটাকে উপরে নিয়ে আসতে বললেন। তারপর আমার দিকে ফিরে বললেন, বোঝো ঠেলা, এ জিনিস তো আশা করিনি। কিছুক্ষণের মধ্যেই চাকর পথ দেখিয়ে সন্ন্যাসী লোকটাকে ছাদে নিয়ে এলো। তিনি আসতেই আমরা দুজন হাত জোড় করে নমস্কার দিলাম, আর আমাদের অবাক করে দিয়ে তিনিও হাত জোড় করে পরিষ্কার বাংলাতেই বললেন, নমস্কার। তারপর প্রফেসরের দিকে ফিরে বললেন, আমার নাম ডেচেন ওয়াংমো। দুপুরবেলায় সম্ভবত আপনার সাথেই আমার কথা হয়েছিল। হ্যাঁ, আমি প্রফেসর শশাঙ্ক বোস, উত্তর দিলেন প্রফেসর। তারপর সন্ন্যাসীকে বসতে বলে আমরাও বসলাম। আর এ হলো আমার এককালের ছাত্র, কিন্তু বর্তমানে একে আমার বন্ধুই বলা চলে, ও হলো, আমার দিকে দেখিয়ে প্রফেসর বললেন। আমি আমার নিজের পরিচয় দিলাম, আর সেই অবসরে সন্ন্যাসীকে ভালো করে দেখেও নিলাম। সন্ন্যাসীকে দেখে তার বয়স আন্দাজ করা না গেলেও মনে হলো পঞ্চাশের আশেপাশে হবে। আরও দু একটা সৌজন্য সূচক কথাবার্তার পর সন্ন্যাসীকে উদ্দেশ্য করে প্রফেসর বললেন, আপনার ডায়েরিটা আমার কাছেই আছে, তবে যদি কিছু মনে না করেন সেটা আপনার কাছে তুলে দেবার আগে আমার কিছু জিজ্ঞাস্য ছিল। সানন্দে, উত্তর দিলেন সন্ন্যাসী। রমেশ সেনের সাথে আপনার পরিচয় কিভাবে হলো, আর ডায়েরিটাই বা আপনার কাছে এলো কি করে? খানিক ভেবে নিয়ে সন্ন্যাসী উত্তর দিলেন, এক কথায় এর উত্তর দেয়া কঠিন। ওনার সাথে আমার কখনো সরাসরি দেখা হয়নি। আমি এই ডায়েরি পাই সিকিমের এক গুম্ফায়। ষাটের দশকে উনি তিব্বতে একটা অভিযানে গিয়েছিলেন। সেখানে এক তুষার ঝড়ের মধ্যে থেকে এক গুম্ফায় কিছু সন্ন্যাসী তাকে উদ্ধার করে। উনি সেই গুম্ফায় দীর্ঘকাল ছিলেন, আর তখনই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হন। তারপর বাকি জীবন তিব্বত আর সিকিমের বিভিন্ন গুম্ফায় কাটান। এরই মাঝে আমাদের জন্য চা আর হালকা জলখাবার চলে এসেছে, সেজন্য একটু ছেদ পড়ল কথায়। তারপর চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে সন্ন্যাসী আবার বললেন, আমি এবারে কলকাতা এসেছিলাম এই ডায়েরিটার জন্যে। যদি ওনার বংশধর কাউকে খুঁজে পেয়ে এটা ফেরত দেওয়া যায় সেই আশায়। কিন্তু মাস দেড়েক আগে এক বাসে ডায়েরি সমেত আমার ব্যাগটা হারিয়ে যায়। সন্ন্যাসী থামাতে প্রফেসর জিজ্ঞাসা করলেন, যে গুম্ফার সন্ন্যাসীরা ওনার জীবন বাঁচিয়েছিল সেই গুম্ফাটা ঠিক কোথায় ছিল? এই তথ্যটা কেন দরকার সেটা জানতে পারি কি? এবারে প্রফেসর একটু কেশে নিয়ে বললেন, রমেশ সেনের ডায়েরিটা আমি পড়েছি, সেখানে ওই গুম্ফার একটা বিশেষ ঘটনার কথা লেখা আছে, তাই আগ্রহবশত জানতে চাইছিলাম। আমি যতদূর জানি ওটা একটা উচ্চ মার্গের গুপ্ত গুম্ফা ছিল, ওটার অবস্থান সাধারণ সন্ন্যাসীরা জানতেন না। আর সত্যি বলতে কি, জানলেও সেটাকে আর খুঁজে পাওয়া যেত না। 1974-এর পর কোনো এক তুষার ধসে সেটা বরফের গর্তে হারিয়ে গেছে বলে শুনেছি। প্রফেসরের মুখ দেখে বেশ হতাশ বলে মনে হলো। তারপর একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, সেই বিশেষ ঘটনার উপর কোনো আলোকপাত কি আপনি করতে পারেন? তেমন বিশেষ কিছু নয়। সন্ন্যাসীদের মধ্যে অনেকেই ধ্যানের মাধ্যমে সমাধিস্থ হয়ে দীর্ঘকাল কাটাতে পারেন, অমন কোনো ঘটনাকেই হয়তো একটু কল্পনার রং চড়িয়ে লিখেছেন ভদ্রলোক। ক্ষণিকের জন্য একটা নীরবতা নেমে এলো। তারপর প্রফেসরই আবার মুখ খুললেন, কল্পনা হলেও বেশ চিত্তাকর্ষক, সেটা স্বীকার করতেই হবে। সেটা ঠিক, বললেন সন্ন্যাসী। আচ্ছা, আমি যদি এই ডায়েরিটা ছেপে বার করতে চাই, সে ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে কি? সন্ন্যাসীর মুখ দেখে বুঝলাম তিনি বেশ অবাক হয়েছেন, হয়তো এমন প্রস্তাবের জন্য তৈরি ছিলেন না। মনে মনে কিছু একটা ভেবে নিয়ে তিনি বললেন, কিছু মনে করবেন না, সেই অনুমতি তো আমি দিতে পারবো না। যদি ওনার বংশধর কাউকে খুঁজে পাওয়া যায়, তবে তারা হয়তো আপনাকে অনুমতি দিতে পারে। বেশ কিছুক্ষণ ধরেই সন্ন্যাসীর মধ্যে একটা উসখুস ভাব কাজ করছিল, সেটা লক্ষ্য করে প্রফেসর তার চেয়ারে ঝোলানো ঝুলির থেকে ডায়েরিটা বের করে সন্ন্যাসীর হাতে তুলে দিয়ে বললেন, আপনাকে একটা শেষ অনুরোধ। আপনার জিনিস যে আপনি বুঝে পেয়েছেন, সেটা যদি এই কাগজটায় একটু লিখে দেন তবে খুব ভালো হয়, ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয়, এই আর কি। ডায়েরিটা উল্টে পাল্টে ভালো করে দেখে নিয়ে সেটাকে নিজের ঝোলায় পুরে রেখে সন্ন্যাসী কলমটা তুলে নিয়ে সেই কাগজে খসখস করে কিছু একটা লিখে সই করে দিলেন। তারপর হাত জোড় করে নমস্কার করে উঠে দাঁড়ালেন। সবটা যে এভাবে শেষ হবে সেটা আমি ভাবতে পারিনি। প্রফেসর দেখলাম নিজের বুক পকেট থেকে কি একটা কাগজ বের করলেন, ওদিকে সন্ন্যাসী তখন উল্টো ঘুরে পা বাড়িয়েছেন। আমি প্রফেসরকে ডেকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় প্রফেসর নিজেই সন্ন্যাসীকে ডেকে বললেন, রমেশবাবু আর একটু বসে যাবেন? প্রফেসরের কথা শুনে আমি যার পর নাই অবাক হয়ে গেলাম, এ কি বলছেন প্রফেসর? কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করার আগেই অবাক চোখে দেখলাম সন্ন্যাসী থমকে দাঁড়িয়ে পড়েছেন। পুরো ঘটনায় আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে কিছুই বলতে পারলাম না। প্রফেসর এবার সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, আপনার আসল পরিচয় আমি জেনে গেছি, কাজেই আর গোপন করার চেষ্টা করবেন না। আপনি আমার আর আমার বন্ধুটির উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। প্রফেসরের অভয়বাণী শুনেই হোক আর কৌতূহল বসেই হোক, সন্ন্যাসী আবার তার আসন গ্রহণ করলেন। তারপর প্রফেসরের দিকে তাকিয়ে বললেন, আপনার ভিতর যে কিছু ক্ষমতা আছে সেটা আমি আপনাকে দেখেই আঁচ করতে পেরেছি, কিন্তু যে দাবিটা আপনি করলেন সেটার সপক্ষে কোনো প্রমাণ আছে কি? তা কিছুটা আছে বটে। কি প্রমাণ? সন্ন্যাসী যেন আমার হয়েই প্রশ্নটা করে দিলেন। প্রফেসর একটু আগেই সন্ন্যাসীর লিখে দেয়া কাগজটা আমার দিকে বাড়িয়ে দিলেন, সেই সাথে পকেটের ভিতর থেকে রমেশ সেনের লেখা সেই পুরনো চিঠির জেরক্স কপিটা। সে দুটো হাতে নিয়ে পাশাপাশি ধরতেই দেখলাম হাতের লেখা দুটো হুবহু মিলে যাচ্ছে। প্রচণ্ড অবিশ্বাস আর বিস্ময়ের সাথে আমি বললাম, কিন্তু কি করে? সেটা আমি কিছুটা আন্দাজ করেছি, তবে আসল সত্যটা তোমাকে একমাত্র এই রমেশবাবুই বলতে পারবেন, বলে সন্ন্যাসীর দিকে তাকালেন প্রফেসর। সন্ন্যাসী একটা মৃদু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সেটা আমি বলতে পারবো না। গুপ্ত তথ্য প্রকাশ না করার ব্যাপারে আমি অঙ্গীকারবদ্ধ। আশা করি সেই অঙ্গীকার ভাঙার জন্য আপনারা আমাকে জোর করবেন না। তখন প্রফেসর বললেন, আচ্ছা, তবে আমি যেটা ধারণা করছি সেটাই বলি, কিছু ভুল হলে আপনি শুধরে দেবেন। তারপর যেন আমাকে লক্ষ্য করে লেকচার দিচ্ছেন এমনভাবে প্রফেসর শুরু করলেন, দেখো, অমরত্ব লাভ করা বা মৃত্যুর পর আবার বেঁচে থাকার কথা ভাবলেই আমাদের প্রথম যেটা মনে হয় সেটা হলো একটা প্রাণী তার জড়দেহ নিয়ে শত শত বছর ধরে বেঁচে আছে, কিন্তু প্রাণী মানেই কি তার জড় শরীর? এর উত্তর হিসেবে হয়তো বেশিরভাগ মানুষই বলবে না। বেশিরভাগ মানুষই বিশ্বাস করে প্রাণী মানে হলো জড় শরীর আর তার ভিতরে থাকা আত্মা বা চেতনা বা কনসিয়াসনেস। আর বিজ্ঞান বলে আত্মা বা কনসিয়াসনেস যে নামেই ডাকি তা সবই হলো মস্তিষ্কের ব্যাপার। মানুষের ক্ষেত্রে বলতে গেলে একটা মানুষের সিদ্ধান্ত, তার ব্যক্তিত্ব, কথা বলার ঢং, তার জীবনের সঞ্চিত জ্ঞান, এই সবই নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক থেকে। যেমন ধরো আজকের এই সন্ধেটা তুমি যেমনভাবে দেখছো আর রমেশবাবু যেভাবে দেখছেন সেটা কিন্তু এক নয়। এই যে এক নয়, এটাই হলো একটা মানুষের থেকে আর একটা মানুষের পার্থক্য। কিন্তু এই পার্থক্যটা হলো কেন? হলো কারণ তোমার মস্তিষ্কে আমাকে নিয়ে পুরনো অনেক স্মৃতি জমা আছে যেটা রমেশবাবুর নেই। এখন ধরো যদি তোমার মস্তিষ্কের সকল তথ্য বা স্মৃতি রমেশবাবুর মস্তিষ্কে কোনোভাবে স্থানান্তর করা যায়, তবে কি হবে? প্রফেসর কোন পথে এগোচ্ছেন সেটা আমি কিছুটা আঁচ করতে পেরে বললাম, প্রফেসর আপনি কি ব্রেন ট্রান্সপ্লান্টের কথা বলতে চাইছেন? একটু হেসে প্রফেসর বললেন, ঠিক তা নয়। 45-এর ঘটনাটার যে বর্ণনা রমেশবাবু লিখেছেন সেটাতে সার্জারি ধরনের কোনো কিছুর উল্লেখ নেই। তবে সেটার জন্য মস্তিষ্কের কার্যপ্রণালী নিয়ে ভাবতে হবে। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে যতটা জানা গেছে সেটা হলো মস্তিষ্কে সমস্ত তথ্যই থাকে মস্তিষ্কের কোষ বা নিউরনের মধ্যেকার সংযোগ আকারে। কাজেই মস্তিষ্ক প্রতিস্থাপনের চেয়ে যদি কোনো রকমে একজনের মস্তিষ্কের এই সংযোগগুলো হুবহু আর একজনের মস্তিষ্কে নকল করা যায়, তবে হয়তো একজনের সমস্ত স্মৃতি আর একজনের দেহে স্থানান্তর করা সম্ভব। তার মানে আপনি বলতে চাইছেন গুম্ফার সেই পিরামিড আকৃতির যন্ত্রটা আসলে একজনের মস্তিষ্ক থেকে সমস্ত স্মৃতি আর একজনের মস্তিষ্কে কপি করতে পারত? ঠিক ধরেছ। কিন্তু সেজন্য তাহলে দুটো দেহের দরকার হতো, তাই নয় কি? কিন্তু রমেশবাবু তো তেমন কিছু লেখেননি। লেখেননি কারণ উনি নিজে চাক্ষুষ করেননি। লক্ষ্য করলে দেখবে উনি লিখেছেন যে উনি গুম্ফায় যাবার আগেই মহাগুরুর দেহ সেই বেদিতে সমাহিত করা হয়েছিল, তাই নয় কি রমেশবাবু? হ্যাঁ, আমি যাবার প্রায় 2 মাস আগে মহাগুরু সমাহিত হন। আর দ্বিতীয়বার রমেশবাবু নিজেই ছিলেন যন্ত্রটার ভিতরে, তাই সেবারের ব্যাপারটাও তিনি দেখতে পাননি। এই পর্যন্ত আমি নিজের হাইপোথেসিস খাড়া করতে পেরেছি, কিন্তু রমেশবাবুকে কেন সেই যন্ত্রের ভিতর প্রবেশ করতে হলো আর অতিরিক্ত শরীরটা কোথা থেকে পাওয়া গেল সেটা একমাত্র তিনি বলতে পারবেন। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সন্ন্যাসী বললেন, গুম্ফাতে আমি প্রায় 5 বছর ছিলাম। এই ক বছরে তিব্বতের তীব্র শীতের ধকল আমার ফুসফুসে প্রভাব ফেলেছিল। শেষের দিকে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি, কিন্তু আমি যেহেতু তাদের আশ্রিত অতিথি ছিলাম তাই আমার প্রাণ রক্ষার জন্য মহাগুরুর নির্দেশে আমাকে সমাহিত করা হয়। কথার মাঝে রমেশবাবু একটু থামলেন, তারপর আবার বললেন, আর দ্বিতীয় দেহটা আসত পূর্বে মারা যাওয়া সন্ন্যাসীদের থেকে। তিব্বতের ওই ভীষণ ঠান্ডায় মৃতদেহে পচন ধরে না, তাই নীরব শরীরে কেউ মারা গেলে তার দেহটা ওই বেদিরই পশ্চিম দিকের চারটে চেম্বারে সংরক্ষিত রাখার ব্যবস্থা ছিল। আমার এই দেহটা ছিল ডেচেন ওয়াংমো নামে এক বালক সন্ন্যাসীর, যিনি মাত্র 9 বছর বয়সে এক দুর্ঘটনায় মারা যান। তাই আমি দেহ পরিবর্তনের পর ওই নামটাই গ্রহণ করি, আর সেই সাথে সন্ন্যাসীও হই। আমি আর প্রফেসর তন্ময় হয়ে শুনছিলাম রমেশবাবুর কথা। একটা ছোট্ট 9 বছরের বালকের দেহে একটা 40 বছরের মানুষের পরিণত মন, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছিল, আর সেই সাথে নানা প্রশ্ন এসে জমা হচ্ছিল মনের ভিতর। ইচ্ছে ছিল সেসব প্রশ্ন করব, কিন্তু তার আগেই প্রফেসর জিজ্ঞাসা করলেন, সেই ঘুম ফাটার পরে কি হলো? ঘুম ফাটা সত্যি 55 সালে ধ্বংস হয়ে গেছে, ওটা আপনাকে মিথ্যে বলিনি। সেই সময় আমি ঘুম ফাতে ছিলাম না, তাই প্রাণে বেঁচে যাই। রমেশবাবুর কথা শেষ হতে একটা গভীর নীরবতা নেমে এলো। প্রফেসরও দেখলাম অজান্তেই চুরুটের দিকে হাত বাড়িয়েছেন। তখন আমিও জিজ্ঞেস করলাম, আচ্ছা গুমফাতে ওই যন্ত্রটা এসেছিল কিভাবে? রমেশবাবু আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, তার বদলে মুখটা তুলে আকাশের দিকে চাইলেন। তারপর যেন নিজের মনেই কথা বলছেন এমনভাবে বললেন, There are more things in heaven and earth than a train team. তার দৃষ্টিপথ ধরে আমরাও আকাশের দিকে চাইলাম। রাতের সেই কালো আকাশের বুকে তখন লক্ষ তারার মেলা বসেছে। শেষ হলো আমাদের আজকের গল্প মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। আমাদের নিবেদন, আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন এবং কমেন্ট করুন। আগামী সপ্তাহে গল্পাসুরে শার্লক হোমসের রোমাঞ্চকর পর্ব নিয়ে আমরা আসছি। শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।